మాలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం శంకరం శంకరాచార్యం కేశవం బాదరాయణం శుద్ర భాష్యకృతో వందే భగవంతో పునః పునః ఈశ్వరో గురురాత్మేతి మూర్తిభేద విభాగినే వ్యోమవద్వ్యాప్తదేహాయ దక్షిణామూర్తయే నమః. ఓం శాంతి శాంతి శాంతి. ఓం శ్రీ హరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యహం. నమో నారాయణ. భగవాన్ శంకరాచార్య ద్వారా ప్రణీత অপরোক্ষ অনুভূতি মানে যে প্রত্যেক মানুষে যা চাইছে যে আমি কি করে নির্দিষ্ট নিত্য আনন্দে থাকব, তার উপায় হচ্ছে যে নিজেকে জানা। সংসারের সমস্ত বস্তুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছে যে অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্যম মাম। এই অনিত্য অসুখ লোক এটাকে প্রাপ্ত করে অর্জুন ভজন করো। কার ভজনা করো? মাম মানে আমাকে। মাম শব্দ অহম শব্দের থেকে দ্বিতীয় এক বচন হচ্ছে মানে ভগবানই আত্মা নিজের স্বরূপ। এই নিজের স্বরূপের চিন্তন করা ভগবানের, ওটাই ভগবানের চিন্তন করা। বিবেক চূড়ামণিতে বলেছেন স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তির ইত্যে ভাবি দিয়েছি। নিজের স্বরূপের অনুসন্ধান, আত্মস্বরূপের অনুসন্ধান, এটাই হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। কারণ কি আত্মাতে প্রেম সবার নালত ভক্তিভুক্ত বলছে যে সচেতস্মিন পরম প্রেম রূপা। ভগবানের প্রতি পরম প্রেম, স্বাভাবিক প্রেম সবারই আত্মাতে আছে। সেখানেই ভগবান দৃষ্টি করলে আপনি আপনি মন সেখানে যেতে থাকে। কিন্তু এর মধ্যে প্রতিবন্ধক হচ্ছে আমাদের মন। মন বাইরের জগতের সমস্ত বস্তুর সঙ্গে এমন ভাবে আটকে থাকে যে সেখান থেকে মনকে ঘুরিয়ে আনা খুব মুশকিল হয়, সেখান থেকে মনকে তুলে মুশকিল হয়। বারবার ওখানে চলে, তাই মনকে বারবার বারবার বোঝাতে হয় যা কিছু সংসারে দেখতে পাচ্ছ এই নামগুলোর নামরূপগুলোর মধ্যে সত্যতা নেই। কিন্তু এই নামরূপগুলো যার কারণে সত্য বলে প্রতীত হয় তিনি হচ্ছেন সত্য, সেখানে মনটাকে নিতে হয়। এই সচ্চিদানন্দ অধিষ্ঠান থাকার জন্য নামরূপগুলোকে সত্য বলে মনে হয় এবং তার দিয়ে কিছু কাজ হয়। সেই তত্ত্বটা হচ্ছে, সেই অধিষ্ঠান তত্ত্ব হচ্ছে পারমার্থিক সত্য। এই পারমার্থিক সত্য তত্ত্বকে জানতে পারলে তবে মানুষ পরম আনন্দের বা নিত্য শান্তির সন্ধান পায়। কিন্তু প্রতিবন্ধক তো অনেক আছে, একটার পর একটা প্রতিবন্ধক আসতে থাকে। আর বাইরের কোনো প্রতিবন্ধক সমস্যার কারণ নয়, সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মনের প্রতিবন্ধক। সবচেয়ে বড় কথা হচ্ছে এত জাগতিক জগতের বাসনা, আর সেকেন্ডলি হচ্ছে শরীরের প্রতি আত্মভাব, আমি শরীর এই ভাব, এটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। ভ্রান্তিতে আমরা যেখানে আত্মা শুদ্ধ আত্মা, শাস্ত্র বলছে সর্বম খল ইদম ব্রহ্ম, আত্মাই বা ইদম সর্বম, পুরুষ এব ইদম বিশ্বম, ব্রহ্মই বা ইদম সর্ব। যা কিছু সংসারে দেখা যাচ্ছে আত্মাই হচ্ছে, ব্রহ্মই হচ্ছে, এই পূর্ণ তত্ত্বই হচ্ছে। এছাড়া পরিচ্ছিন্ন রূপে যাগুলো দেখা হচ্ছে সেগুলো প্রতীতি মাত্র। কিন্তু বারবার শোনা সত্ত্বেও ভ্রান্তিতে যেমন আমরা এক জিনিসকে অন্যভাবে দেখি, সেরকম ভাবে এখানে অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে বলেছেন যেখানে জল নেই সেখানে জল দেখা। আমি যাচ্ছি মনে হচ্ছে যেন আমার পাশের জিনিসগুলো স্থির আছে, তারা যেন চলে যাচ্ছে। আমার চোখে কোনো দোষ হয়েছে, সব জিনিসগুলো সাদা কিন্তু আমি তাকে হলুদ দেখছি। তারপরে চোখছুতে কোনো ভ্রান্তি হয়ে যায় সব জিনিস, মানে কোনো রকমের আমি যেরকম আমি কোনো যে কালারের গ্লাস পরে থাকবো আমার জগতের বস্তুগুলো দেখলে মনে হবে জিনিসগুলো সেরকম রঙের। তারপরে আছে কোনো আকার নেই, ফ্যান ঘুরলে আমরা যেন ফ্যানে একটা আকার গোল আকার দেখতে পাই, বাস্তবিক কোনো আকার নেই কিন্তু ব্লেড মাত্র খালি, কিন্তু এই যে দেখতে পাও যে জানে যে নিশ্চয় যে ওটা আকার নেই খালি দেখাই মাত্র, তার কোনো সমস্যা নেই। কিন্তু যখন যখন আকার তখনই সেখানে সমস্যা, মানে নাম রূপের প্রতি একটা আসক্তি হয়। এরকম যে বড় বস্তুকে ছোট দেখা, ছোট বস্তুকে বড় দেখা, যেটা চলছে সেটাকে স্থির দেখা, যেটা স্থির সেটাকে চলছে চলতে দেখা, অনেক রকমের ভ্রান্তি মানুষের জীবনে হয়। তার পিছনে মূল কারণ একটাই হচ্ছে যে আমি জিনিসটার প্রতি ঠিক করে বিচারপূর্বক দেখছি না। যদি ঠিক করে আমি বিচারপূর্বক দেখতে থাকি, তা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাস্তবিক স্বরূপটাকে। আমরা যে দেখতে পাই না, দেখতে না পাওয়ার পেছনে আটটা কারণ, কালকে আমি বলেছিলাম যে আমাদের মহর্ষি কপিল মানে আমাদের সাংখ্যকারিকাতে দেওয়া আছে যে অত্যন্ত দূরের বস্তুকে আমরা দেখতে পাই না, কারণ চোখের ক্যাপাসিটি আছে যে এর থেকে বেশি দূরের বস্তু দেখতে পাওয়া যাবে না, আর অত্যন্ত কাছের বস্তুকে আমরা দেখতে পাই না, চোখের উপর একটা ছোট্ট একটা কিছু পড়েছে তাকে আমি দেখতে পাই না, এরকম আরো দেখতে কেন পাই না, ইন্দ্রিয়ের অপটুতার জন্য। চতুর্থ কারণ কি হচ্ছে, মন সাথ না দিলে। আর তারপরে অত্যন্ত সূক্ষ্ম বস্তুকে দেখা যায় না, কোনো কিছু দ্বারা ব্যবহৃত হয়ে গেলে তাকে দেখা যায় না, কোনো সামান জাতীয় বস্তুর সাথে মিলে গেলে দেখা যায় না, আবার কারো কারোর দ্বারা দেবে গেলেও দেখা যায় না। এর মধ্যে দৃষ্টান্ত প্রথম প্রথমটা হচ্ছে যে অত্যন্ত দূরের বস্তু যেটা আমরা কাছে নেই সেগুলো স্বাভাবিক আমি দেখতে পাই না, একদম কাছের বস্তু চোখের উপর দেখতে পাই না, এগুলো তো সহজ বোঝা যায় যে ইন্দ্রিয় কাজ করছে না তাই দেখতে পাচ্ছে না। এই মুখ্য কারণ হচ্ছে আত্মার সঙ্গে যেটা মিলবে এখানে, সেটা হচ্ছে মন সাথ না দিলে আমরা আত্মতত্ত্ব যদ্যপি মন দিয়ে দেখা যায় না, কিন্তু শুদ্ধ মন না হলে সেই তত্ত্বকে অনুভব করা যায় না, আর অত্যন্ত সূক্ষ্ম বলেও আমরা আত্মাকে দেখতে পাই না। আকাশকে দেখতে পাওয়া যায় না, কিন্তু আকাশকে দেখছি বলে মনে হয় যেন আকাশকে দেখা যাচ্ছে, কিন্তু আকাশ ইন্দ্রিয় গম্য বস্তু নয়। এই আকাশের থেকেও সূক্ষ্ম বস্তু হচ্ছে আত্মা, তাই আত্মাকে ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, আর ব্যবধান হয়ে গেলে দেখা যায় না, এটা আমরা সবকিছুই সবাই জানি। এই পাঁচটা কারণকে আমরা আত্মার জন্য লাগাতে পারি, কিন্তু আত্মা মানে যে তো জাগত বস্তুর মধ্যেই লাগু হচ্ছে, ব্যবহারিক যে বস্তুগুলো আছে সেই ব্যবহারিক বস্তুগুলোকে আমরা এই কারণে জানতে পারি না। আত্মা তো একদমই সূক্ষ্ম বস্তু, তাই একে তো জানা আরো কঠিন। তবে আর সমাবি ব্যাহারত মানে হচ্ছে সমান জাতীয় বস্তুর সাথে মিলে যাওয়া, আত্মার তো আর সমান জাতীয় কোনো বস্তু নেই, তাই এটা কারোর সঙ্গে মিলতেও পারে না, এই ধর্মটাও লাগবে না এখানে, কারণ আত্মা সমান জাতীয় কোনো বস্তু নেই, তার সঙ্গে সে মিলে যাবে, কিন্তু আত্মা এত সূক্ষ্ম বস্তু সমস্ত বস্তুকে সত্তা স্ফূর্তি প্রদান করে তার মধ্যেই লুকিয়ে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এটা যেমন যেমন সূর্যের প্রকাশ যখন থাকে তখন সূর্য প্রকাশের দ্বারা চন্দ্রমা অথবা তারার প্রকাশ দেখা যায় না, কিন্তু আত্মার প্রকাশের থেকে আর কোনো বড় প্রকাশ নেই যে তাকে কেউ তার প্রকাশকে কেউ দাবাতে পারে বা তার না দেখা যেতে পারে। এই দুটোকে আত্মার জন্য লাগানো যাবে না, কিন্তু টু সাম এক্সটেন্ট বোঝার জন্য ব্যাপারটাকে যে আত্মা বরং অন্য প্রকাশ দিয়ে ঠেকে আছে, কারণ কি সূর্যের প্রকাশ চন্দ্রের প্রকাশ এই সব না চন্দ্র সূর্য ভাতি না চন্দ্র তারকম আগে ছিল, আত্মাকে সূর্য চন্দ্রকেও প্রকাশিত করতে পারে না, তৎ বিপরীত তার প্রকাশে সবাই প্রকাশিত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তার প্রকাশে প্রকাশিত হয়ে তার প্রকাশ আমরা হওয়া সত্ত্বেও সে আত্মার প্রকাশকে স্বরূপের প্রকাশ বা ঈশ্বরের প্রকাশকে আমরা দেখেও সেটাকে মনের মধ্যে ধারণ করতে পারি না, যেটাকে মনের শাস্ত্র বাক্য গুরু বাক্য থেকে শুনে বুঝে সেটাকে মনে ধারণ করতে পারি না, এই জন্য এগুলো আমাদের জন্য প্রতিবন্ধক হয়ে যায়। আর আমাদের কোনো বিষয়ের প্রতি প্রবৃত্তি কেন হয় আর প্রবৃত্তি কোথায় হয় না, দেখো প্রবৃত্তি হয় যেখানে আমাদের নিজের অভীষ্ট কোনো বস্তুকে প্রাপ্তির আশা থাকে, আমি এটা চাই মনে প্রথমে একটা ইচ্ছা জাগলো, এবার সেই ইচ্ছাকে পূর্তি করার জন্য কত রকমের প্রবৃত্তি হতে থাকবে, প্রথমে মানসিক প্রবৃত্তি, তারপরে শারীরিক প্রবৃত্তি, তারপরে বাচিক প্রবৃত্তি, অনেক রকমের প্রবৃত্তি, কিন্তু পিছনে মুখ্য উদ্দেশ্য থাকে যে এর থেকে আমার কোনো অভীষ্ট সিদ্ধি হবে। কোনো অভীষ্ট সিদ্ধির জন্য যে ধরনের ব্যাপার আমরা করি তাকে বলা হয় প্রবৃত্তি, নিজের অভীষ্ট কোনো সিদ্ধির জন্য যে ধরনের ব্যাপার আমরা করি তাকে বলা হয় প্রবৃত্তি। আর যখন মনের থেকে সমস্ত রকমের বস্তুর প্রাপ্তির ইচ্ছাই চলে যায় আর তার জন্য কোনো অভীষ্ট সিদ্ধির জন্য যখন কোনো শারীরিক ব্যাপার আর হয় না তাকে বলে নিবৃত্তি। তার মানে এই নয় যে নিবৃত্তি মানে খাওয়া দাওয়া বন্ধ, নিবৃত্তি মানে যান পায়খানাও বন্ধ, এরকম কোথাও বলেনি, মানে এটা তো একটা ন্যাচারাল নর্মাল রুটিন, এটা শরীরের একটা ধর্ম, সেটা ছাড়া যে কোনখান থেকে নিজের মনকে উইথড্র করতে হবে এবং কোনখানে নিজের মনকে লাগাতে হবে এটাও প্রবৃত্তি নিবৃত্তির মধ্যে পড়ে, এটা যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট বিবেক হচ্ছে আর ততক্ষণ পর্যন্ত আমরা বুঝেও সেখানে মনকে লাগাতে পারি না। প্রবৃত্তি মুখ্য রূপে হচ্ছে নিজের কোনো ছোট ছোট সূক্ষ্ম কোনো ইচ্ছার জন্য আমার প্রবৃত্তি হচ্ছে, এটাকে অনেক সময় আমরা ইগনোর করি, কিন্তু থাকে কিন্তু তার মধ্যে নিজের ইচ্ছা, নিজের ইচ্ছা তার মধ্যে কিছু না কিছু অংশভাবে ঢুকেই থাকে, যে কোনো প্রবৃত্তির জন্য, সেখান থেকে এখন সেই প্রবৃত্তির থেকে যদি কোনো পাবার ইচ্ছা না থাকে তখন বুঝতে হবে এটা প্রারব্ধজনিত, যেখান থেকে কিছু আমার পাবার নেই। ঠিক আছে, প্রারব্ধজনিত হচ্ছে প্রারব্ধজনিত প্রবৃত্তি। এখানে আসবে এই প্রারব্ধ তিন রকমের হয়, একটা স্বেচ্ছা প্রারব্ধ, একটা অনিচ্ছা প্রারব্ধ, এক হচ্ছে পরেচ্ছা প্রারব্ধ। মানে তিন রকম ভাবে প্রারব্ধ ফলীভূত হয় আর কি, একটা নিজের ইচ্ছায় কোনো প্রারব্ধ হয়, আর ইচ্ছা নেই কিন্তু কোন জায়গা থেকে বেঁধে আছে যে জন্য বারবার সেই কাজটা করতে হচ্ছে, আর একটা হচ্ছে পরেচ্ছা প্রারব্ধ, অন্য অন্য অন্য সমূহের কিছু একটা ইচ্ছা যে তাদের সঙ্গে কিছু ঋণ থাকে সেইগুলোকে চুকাবার জন্য ওই প্রারব্ধকে এক্সস করার জন্য কিছু প্রবৃত্তি হয়। কিন্তু তার পেছনে যদি নিজের কোনো বিশেষ অভিসন্ধি না থাকে তাহলে সেটাকে নিবৃত্তি বলা যায়, কারণ ওই অভিসন্ধি আমাকে আবার ওই ধরনের কাজে প্রবৃত্ত করাবে। আর যদি তাতে কোনো অভিসন্ধি বা কোনো এতে বেনিফিট না দেখা হয় তাহলে সেগুলো হচ্ছে কি নিবৃত্তি বলে গণনা করা হয়। আর যখনই নিজের কোনো সূক্ষ্ম অভিসন্ধি কি আছে সেটাকে দেখা বোঝা একটুখানি নিরপেক্ষ দৃষ্টি চাই আর কি, তাহলে সেটাকে বুঝতে পারা যায়। মুখ্য রূপে শাস্ত্রীয় পরিভাষা থেকে একটাকে বলে প্রবৃত্তি মার্গ, একটাকে বলে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তিক মানে মার্গ মানে হচ্ছে এই ধর্ম অর্থ কামের জন্য আমাদের যে প্রচেষ্টা হয় তাকে বলে প্রবৃত্তি মার্গ। মুক্তির জন্য যে প্রচেষ্টা গুলো হয় সংসার বন্ধন থেকে মুক্ত হতে হবে সেটাও তারও কিছু একটা ইচ্ছা, কিন্তু আলটিমেটলি সেটা সমস্ত ইচ্ছাকে বন্ধ করে দেয়, সমস্ত ইচ্ছাকে সেটাকে নাশ করে দেয়, সেই জন্য এটাকে নিবৃত্তি মার্গ বলা হয়। সংসারের শুরু থেকে ভগবান দুটো মার্গ তৈরি করেছেন, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তিক মার্গ মানে হচ্ছে শাস্ত্রীয় কর্ম হতে পারে, লৌকিক কর্ম হতে পারে, যে কোনো ধরনের কর্মের মাধ্যমে আমার নিজের কিছু অভীষ্ট সিদ্ধি করার জন্য আমি যে ধরনের প্রবৃত্তি কর্ম করছি সেগুলো প্রবৃত্তি। কিন্তু নিজের কোনো অভীষ্ট সিদ্ধি নেই, কিন্তু শরীর কিছু প্রারব্ধের জন্য যেমন সমর সনক সনাতন অন্য কোনো কাজ করে না, তারা এই মানুষকে ভগবানের নাম ভগবানের উপদেশ, যেমন নারদেশ ছিলেন সনাত কুমারের কাছে তাকে, আর বাকি নিজের মধ্যে নিজে থাকা, আর কোনো রকমের কোনো মনে ভাব ওঠে না যে এইটা করলে এই লাভ হবে, এটা করলে ওই, এসব কোনো যখন মন থেকে যখন এই চিন্তাগুলো চলে যায় তখন ধীরে ধীরে নিবৃত্তির দিকে আমরা এগোতে পারি। এই মোক্ষের মুক্তির মার্গকে শেখানোর চেষ্টা আছে মুক্তির, কিন্তু মুক্তির মার্গকে নিবৃত্তি মার্গ বলা হয়েছে, আর ধর্ম অর্থ কাম একে প্রবৃত্তির মার্গ বলা হয়েছে। মানে যার দিকে আমি ধর্ম আচরণ করি অর্থ কামিয়ে তার থেকে নিজের সুখ ভোগের ইচ্ছা, এটাকে প্রবৃত্তি মার্গ বলা হয়েছে। কিন্তু এই প্রবৃত্তির সূক্ষ্ম জিনিসগুলোকে একটু বুঝতে হয় যে কোথায় আমি স্বার্থজনিত প্রবৃত্তি, কোথায় নিঃস্বার্থজনিত প্রবৃত্তি। যদি কোথাও কোথাও প্রবৃত্তি এরকম হবে এরা সমষ্টি স্বার্থের জন্য, কিন্তু যদি সেটা নিজের সংকল্প প্রতীক হয় তাহলে সেটা বন্ধনের জন্য কারণ হতে পারে, আর যদি সামান্য ঈশ্বর ইচ্ছায় হয় তখন সেটা বন্ধনের কারণ হয় না, কারণ কি মনে তখন তার ইম্প্রেশন জাগতে পারে না যে এটা এটা দাগ পড়ে না। ঠিক আছে, যা কিছু সামনে হচ্ছে ভগবানের কিছু ইচ্ছা ছিল আর কোনো প্রারব্ধজনিত ক্রিয়া ছিল সে যার জন্য এগুলো করতে হচ্ছে, সে ধীরে ধীরে মানুষ নিজে বুঝতে পারে, পরে ধীরে বুঝতে পারে, এবং তারপরে সেখান থেকেও সে উপরে উঠে আসে, সেখান থেকে উপরে উঠে আসে। কারণ আলটিমেটলি মুক্তি মানে হচ্ছে মুক্তির মুক্তি হওয়ার চেষ্টাকেও ছেড়ে দেওয়া। মুক্ত হতে গেলে যে আমি বন্ধনের মধ্যে আছি আমাকে মুক্ত হতে হবে এই ভাবটাকেও ছেড়ে দিয়ে, কারণ কি বন্ধন কিছু নেই, ওটা একটা ভ্রান্তি, বন্ধনও একটা ভ্রান্তি, আত্মা নিত্য মুক্ত, এটা হচ্ছে পারমার্থিক নিবৃত্তি স্থিতিতে চলে আসা। এভাবে কালকে আমরা যতটা পড়েছিলাম যে কোন কোন স্থানে ভ্রান্তি হচ্ছে আমাদের, যে একটা একটা করে তিনি দেখেছেন দিক ভ্রান্তি হয়, নড়ছে জল মনে হচ্ছে যেন চন্দ্রমা নড়ছে, যাচ্ছে মেঘ মনে হচ্ছে যেন সূর্য চন্দ্র দূর চলে যাচ্ছে, এই যে ভ্রান্তি গুলো হয় আমরা বুঝি বুঝে সেরকম দেখি, সেরকমই যে শরীর কোনো ক্রিয়া করছে কিন্তু আত্মাতে ক্রিয়া নেই। যদি এই ভাবনাটা দৃঢ় হয়ে থাকে তাহলে শরীরের ক্রিয়ার সঙ্গে আমি সুখী দুঃখী এবং আমি এর ফল ভোগ করছি দুটো কিছুই হবে না। যেমন মানুষ জানে যে আকাশে না নীল রং আছে না আকাশের কোনো আকার আছে, দেখা যাচ্ছে নীল রং বা আকাশ কটা আকার বলে প্রতীতি হচ্ছে, কিন্তু মনে দৃঢ় নিশ্চয় থাকে না আকাশের কোনো রং আছে না আকাশের কোনো আকার আছে। ঠিক সেই রকমই আমরা জানি যে মেঘটা যাচ্ছে কিন্তু চন্দ্রমা যাচ্ছে না, ঠিক সেই রকম ক্রিয়া শরীরে হচ্ছে আমার মধ্যে নেই, যদি এই নিশ্চয় থাকে তাহলে নিজের মধ্যে কোনো বিক্ষেপও থাকবে না। কিন্তু ওই নিশ্চয় না থাকলেও অনেক সময় সেখানে স্থির থাকতে পারি না, যার ফলে বিক্ষেপ হয়। তাই বিক্ষেপ থেকে বাঁচার জন্য মানে মানসিক বিক্ষেপ থেকে বাঁচার জন্য যে জিনিসটা যেরকম থাকে সেভাবে জেনে সেখানে স্থির থাকা, এটাই হচ্ছে জ্ঞানের লক্ষণ, এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। ঠিক আছে, তার ফলে কি হয় যে জাগতিক বস্তু সম্বন্ধে ইচ্ছা ধীরে ধীরে মন থেকে কম হতে থাকে, ফির কোন কোন রকমের প্রবৃত্তি, নিজের সংকল্পে কোনো প্রবৃত্তি হওয়া সেটাও কম হতে থাকে। প্রারব্ধ জনিত যেটা আসছে সেটা শরীর তার কাজ পুরো, প্রারব্ধ শরীরের হচ্ছে, আত্মার কোনো প্রারব্ধ নেই, শরীরকে সেটা অনুযায়ী করতেই হবে জেনে সেটাকে শরীর পুরো করে দেয়, আর বাকি আমি তার সাক্ষী হিসাবে বসে আছি, দেখতে থাকি শরীরের ক্রিয়াকে। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে নিজের ভ্রান্তির থেকে নিজেকে বের করে উনি নিজের স্বরূপে দৃঢ় নিশ্চয় আনা, এটাই হচ্ছে মানে সাধনা, মানে বেদান্তের মুখ্য সাধনা, বিচার দ্বারা নিজের স্বরূপের মধ্যে নিজেকে স্থির রাখা। বাকি যেটুকু প্রারব্ধর ভোগ আছে সেটা ওই ভোগ হলেই তারপরে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। কালকে আমরা 87 পর্যন্ত পড়েছিলাম, কত অব্দি পড়েছিলাম কালকে? 86 অব্দি হয়েছিল স্বামীজি। 86 অব্দি হয়েছিল, 87 থেকে শুরু করতে হবে। 87 থেকে শুরু করতে গেলে এই যে আমি আগে এই দুদিন ধরে আমি অধ্যাস সম্বন্ধে বলে এসেছিলাম, আজকে আবার প্রথমে বললাম এই যে ভ্রান্তির যে কারণে বা দেখতে না পাওয়ার যে 8টা কারণ, এটা সাংখ্যকারিকা থেকে এসছে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রবৃত্তি আর বা নিবৃত্তি কি জিনিস, এটা এটার একটা কনসেপ্ট থাকা চাই। নিবৃত্তি মানে নেই নয় যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উপাস করে বসে, কিন্তু ওই খাওয়ার মধ্যেও প্রবৃত্তি আছে। যখন আমি নিজের অভীষ্ট বস্তুকে প্রাপ্তির জন্য চেষ্টা করি ওটা একটা প্রবৃত্তি হয়ে যায়। অথচ যদি এই যে কোনো ব্যবহারের মধ্যে নিজের কোনো অভীষ্ট সিদ্ধি যদি তার মধ্যে লুকিয়ে থাকে তাহলে সেটা প্রবৃত্তি মার্গ। এই সূক্ষ্ম বিচারটার জন্য নিজের মনকে নিজেকে যাচ করতে হয় আর নিরপেক্ষ রাখতে হয় মনকে, তাহলে বোঝা যায়। অনেক সময় আমি বুঝতে পারছি কিন্তু সেটাকে ইগনোর করে যাই, তখন সেটা প্রবৃত্তির মধ্যে, এবং এই প্রবৃত্তি হলেই সেটা আমার বন্ধনের কারণ হবে, ওই ধরনের ভুক্ত আমার প্রাপ্তির ইচ্ছা হতে থাকবে। আর প্রবৃত্তি আর নিবৃত্তিটাকে ভালো করে বুঝতে হবে যে নিবৃত্তি মানে যে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া নয়, নিবৃত্তি মানে যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার ভগবদ্ গীতাতে বলছেন যে অহংকার আর অহংকার জনিত যে বাসনা এই দুটোকে নাশ করা। এই কোনো কাজকে মানে নিবৃত্তি হওয়ার মধ্যে যদি অহংকার আসে, বৈরাগ্যের মধ্যে যদি অহংকার আসে তাহলেও সেটা বন্ধনের কারণ হয়ে যাবে, তাহলেও সেটা বন্ধনের কারণ হবে। এই জন্য যে খুব সূক্ষ্মভাবে এই প্রবৃত্তি আর নিবৃত্তিটাকে বিচার করতে হয় নিজেকে, কোনটার মধ্যে মন নিজের কোনো অভিসন্ধে খুঁজছে কি খুঁজছে না, আর মনের কর্তৃত্ব আসছে কি আসছে না, কি যা ঈশ্বরের ইচ্ছা, এইটা যদি ধীরে ধীরে ধীরে ধীরে বদলাতে পারা যায়। কারণ অর্জুন মহাবীর ছিলেন, তার কোনো কিছু তবুও কেন ভগবান তাকে বলছে যুদ্ধ করতে, কি অর্জুন যুদ্ধ করেনি? কারণ কি এত যত যুদ্ধ করেছে, আমি বীর, আমি যুদ্ধ করেছি, আমি জয় করেছি, এই ভাব করেছে, কিন্তু ভগবানকে পূর্ণ সমর্পণ করে যে ব্যবহার করা সেটা অর্জুন এখনো শেখেনি, তাই জন্য তার মনের মধ্যে দুঃখ শোক এগুলো হচ্ছে। কিন্তু যে মুহূর্তে জানতে পারে মানুষ জানে সব তো ঈশ্বরের ইচ্ছা, তিনি যা করবেন সেটা তো আমাদের করতেই হবে, করাতেই, তিনি যা ইচ্ছা করে রেখেছেন সেটা আমাদের করতেই হবে, তখন আর কোনো শোক মোহ নেই কিছু, তখন ঈশ্বরের ইচ্ছা যা কিছু হচ্ছে হবে, আমি কি করবো, শরীরটাকে দিয়ে ভগবান যা করবেন তাই হবে। প্রবৃত্তি আর নিবৃত্তির মধ্যে সূক্ষ্ম বিচারটাকে নিজের মনের মধ্যে আনতে হবে। ভ্রান্তি কেন এটাও বলা হলো। এবার কালকে একটা বস্তু, আরেকটা যেটা আমাদের কাছে নতুন শব্দ আসছে এখন, অধ্যাস। অধ্যাস সম্বন্ধে আমি আগের দিনও বলেছিলাম, দুবার বলেছি, আবার যে বেদান্তে ব্রহ্মসূত্রের শুরুতেই, একদম শুরুতে কোনো সূত্র ব্যাখ্যা করার আগেই ভগবান ভাষ্যকার শঙ্করাচার্য একটা অধ্যাস ভাষ্য লিখেছেন। অধ্যাস ভাষ্যতে তিনি বুঝিয়েছেন যে যা কিছু ব্যবহার হয় সবকিছু অধ্যাস করেই ব্যবহার হয়, অধ্যাস ছাড়া ব্যবহার হতে পারে না, অধ্যাস ছাড়া ব্যবহার হতে পারে না। প্রমাণ, প্রমাতা, প্রমেয়, অধ্যাস মানে কি, যে আত্মার উপরে শরীরের অধ্যাস। আমরা যেমন রজ্জুকে যখন সর্প দেখি তখন আমরা বলি রজ্জুর উপরে সর্পের অধ্যাস, তা এই অধ্যাস মানে একটার উপরে একটাকে আর অতস্মিন তদ বুদ্ধি, মানে যেখানে যে বস্তুটা নেই সেখানে সেইটাকে সেরকম বুদ্ধি উৎপন্ন হওয়া, যেখানে যে বস্তুটা নেই সেখানে সেই বস্তুটার সম্বন্ধিত বুদ্ধি উৎপন্ন হওয়া, এটা হচ্ছে অধ্যাস। সেখানে সেই বস্তুটা আসছে না কিন্তু কখনোই, কিন্তু বুদ্ধিতে সেটা আসছে আর কি। এই জন্য যেখানে সেখানে কেবল অধিষ্ঠান রজ্জুই আছে কিন্তু আমার বুদ্ধিতে সর্প দেখা দিচ্ছে, সর্প বুদ্ধিতে রজ্জু বাইরে দুটো মিলিয়ে ফেলেছি, এটাকে বলছে অধ্যাস। অতস্মিন তদ বুদ্ধি, যেখানে যে বস্তুটা নেই সেখানে সেরকম বুদ্ধি উৎপন্ন হলে তাকে অধ্যাস বলে। এখন এখানে কালকে আমি বলেছিলাম যে দু রকমের অধ্যাস হয়, একটা ধর্মী অধ্যাস আর একটা হচ্ছে ধর্ম অধ্যাস। ধর্মী মানে যার মধ্যে ধর্ম থাকে, যেমন একটা কাপড়, এই কাপড়টা হচ্ছে ধর্মী আর এর মধ্যে ধর্ম আছে গেরুয়া রং, তাহলে এই যার মধ্যে যার যাকে আশ্রয় করে থাকে সেটা হচ্ছে দ্রব্য, আর দ্রব্যের থাকে ক্রিয়া থাকে দ্রব্যের আশ্রয়। তাই একটা দ্রব্যের মধ্যে আরেকটা দ্রব্যকে আরোপ করে দেওয়া এবং তারপরে সেই দ্রব্য সেখানে না থাকা সত্ত্বেও যে আরোপিত দ্রব্যের যে গুণ সেটা অধিষ্ঠানে আরোপ করে দেওয়া, এইটাকে পুরোটা মিলে আমরা অধ্যাস বলি। তা এই দুটো হচ্ছে, একটা হচ্ছে যে ধর্ম অধ্যাস, আর একটা হচ্ছে ধর্মীয় অধ্যাস। প্রথমে ধর্মীয় অধ্যাস হয়, তারপরে ধর্ম অধ্যাস হয়, কিন্তু তার সঙ্গে একটা শব্দ আমরা প্রয়োগ করি অনন্য অধ্যাস। দুটো বস্তু আছে, একটা বস্তু সামনে দেখা যাচ্ছে আর একটা আমার বুদ্ধিতে আছে। সামনে যে বস্তুটা দেখা যাচ্ছে সেটাকে ঠিক করে সামান্য জ্ঞান আছে, তার বিশেষ জ্ঞান নেই, যার ফলে আমি সেখানে কি করছি আমার বুদ্ধিতে যেটা বসে আছে সেটা সেখানে আরোপ করে দিচ্ছি। এই যে বুদ্ধিতে যে বস্তুটা বসে আছে সেটা সামনের বস্তুটার সামান্য জ্ঞান থাকা এবং বিশেষ জ্ঞান না থাকার জন্য যে আমি দেখছি ওটাকে, এটা হচ্ছে ধর্মীয় অধ্যাস। প্রথমে আমি ধর্মীয় অধ্যাস করি। আরেকটা শব্দ হচ্ছে স্বরূপ অধ্যাস, আরেকটা অধ্যাস স্বরূপ অধ্যাস, মানে একটা বস্তু সেখানে নেই তাকে স্বরূপত ওখানে আমি শুরু করে লাগিয়ে দিলাম। তারপরে কি হয়, যেই বস্তুটাকে আমি আরোপ করলাম সেই বস্তুটা ধর্ম, যার উপরে আরোপ করেছি সেখানে মনে মনে চিন্তা করতে থাকা যে ওখানে এই রজ্জুটাকে এখন সাপ দেখছি, এবার সাপটা এত লম্বা, সাপটা এত কালো, সাপটা এরকম কাটতে আসছে বা লড্ডু নোট আমাকে কাটতে আসছে, এই যে ভাবনা গুলো হচ্ছে এটা হচ্ছে আপনার সংসর্গ অধ্যাস, একেবারে একেবারে ধর্ম অধ্যাস। তা দুটো বস্তু আছে, একটা মনে একটা বাইরে। তো মনের বস্তুটাকে বাইরের বস্তুর উপরে লাগিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ধর্মীয় অধ্যাস হলো বা স্বরূপ অধ্যাস হলো, এবং সেই বস্তু ধর্মগুলোকে যা তার গুণগুলোকে যখন আমি অধিষ্ঠানের উপরে লাগলাম সেটা তার সংসর্গ অধ্যাস হলো। এরকম অনন্য অধ্যাস মানে এ আর বি, বি হচ্ছে ধরুন অধিষ্ঠান আর এ হচ্ছে বস্তু, তাহলে এ নামক বস্তুটাকে যখন আমি বি এর মধ্যে দেখি তখন সেটা হলো তার গুণগুলোকে যখন বিয়ের মধ্যে দেখো সেটা হচ্ছে তার সংসর্গ অধ্যাস বা ধর্ম অধ্যাস। এর উল্টো হয় আবার, বি নামক যে বস্তুটা আছে সেই বস্তুটার যে ধর্ম সেটা আমরা এতে দেখতে থাকি, সেই বস্তুটা ধর্ম তখন এর মধ্যে আর পড়ে নেই, সাপটা কতটা লম্বা কতটা চওড়া, সবই রজ্জু যতটা লম্বা ততটা চওড়া, সেরকমই এই অধিষ্ঠান রূপী আত্মা এই যে ধর্ম। অনন্য অধ্যাসে একটা খালি খেয়াল রাখতে হয় কি অধিষ্ঠানের স্বরূপ অধ্যাস আরোপিত বস্তুতে হয় না, এই জায়গাটা খুব সূক্ষ্ম জিনিস। অধিষ্ঠানের স্বরূপ অধ্যাস আরোপিত বস্তুতে হয় না, অধিষ্ঠানের গুণ অধ্যাস হয়ে যায় বা ধর্ম অধ্যাস হয়ে যায় আরোপিত বস্তুতে। রজ্জু কখনোই সর্পের উপর আরোপিত নয়, রজ্জু সেখানে সর্বদা বিদ্যমান আছে, কিন্তু রজ্জুর ধর্মগুলো সর্পে আরোপিত হয়। তাহলে এবার জিনিসটাকে আমরা এই দৃষ্টান্ত দিয়ে বোঝার পরে এবার দৃষ্টান্ততে চলে আসুন। দৃষ্টান্ত হচ্ছে শরীর আর আত্মা। আত্মা হচ্ছে আত্মার সামান্য জ্ঞান আছে, এই সামান্য জ্ঞানটাকে আমরা আধার বলি, আর আত্মার বিশেষ জ্ঞান নেই যেটা হচ্ছে অধিষ্ঠান, বিশেষ জ্ঞান নেই সেটা। এই অধিষ্ঠানের অজ্ঞানতার জন্যই আমাদের কি হয় ভ্রান্তি হয়, আমরা সেটাকে অন্যভাবে চিন্তা করি, তার ফলে কি হয়েছে আমি আমার বাসনা অনুযায়ী শরীরকে সেখানে আরোপ করে নিয়েছি। তাহলে আত্মার উপরে যেমন রজ্জুর উপরে সর্প কোনো কালে নেই কিন্তু সেখানে সর্প আমি দেখছি, সেরকম আত্মার উপরে শরীর কোনো কালে নেই কিন্তু আমি শরীর সেখানে আরোপ করে নিয়েছি। এখানে করেই থামিনি আবার, তারপরে যত শরীরের ধর্ম আছে সবগুলোকে আত্মাতে আরোপ করেছি, এটা হয়ে গেল ধর্ম অধ্যাস বা সংসর্গ অধ্যাস। কিন্তু এছাড়াও যেই অধিষ্ঠানের উপরে আরোপ করেছি সেই অধিষ্ঠানের ধর্মগুলোকে আবার আরোপিত বস্তুতে লাগিয়ে দিই। অধিষ্ঠান কিন্তু আরোপিত নয়, অধিষ্ঠান সত্য কিন্তু অধিষ্ঠানের ধর্মগুলোকে আরোপিত বস্তুতে আরোপ করে দেওয়া হয়। যেমন রজ্জুর ধর্ম সর্পেতে চলে আছে, লম্বা চওড়া সর্পের কতটা সেটা রজ্জুর ধর্ম, ঠিক সেইরকম আত্মা অধিষ্ঠান, আত্মা চেতন, আর আত্মা মানে আমি, তাই এই চেতনতা আর আমিত্ব সমস্ত বস্তুর মধ্যে মানে শরীরের সমস্ত অবয়বের মধ্যে আরোপিত হয়। আচ্ছা আপনাকে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো তোমার পায়ের বুড়ো আঙ্গুলে আমি একটা ছোট্ট পিন ফোটাবো, তুমি দেবে? না না ওটা আমার পায়ে, আমার পায়ের ব্যথা লাগবে। আচ্ছা তোমার হাতে? না না ওটাও আমি। সেরকম যদি বলা হয় যে মাথায় একটা চুলটা একটু টানি, না না আমার ব্যথা লাগবে, মানে উপর থেকে নিচে অব্দি চুলির চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখ অব্দি সব জায়গাতে এই আত্মত্ব বসে আছে, কোনো জায়গাতে একটুখানি বিকৃত আমার কারণ আমার লাগবে, কারণ সব জায়গাতে এই যে আত্মার আত্মা পূর্ণ ব্যাপক হয়ে রয়েছে। আর এটা কিন্তু শরীর পরিচ্ছিন্ন কিন্তু সম্পূর্ণ পরিচ্ছিন্ন শরীরে এই আত্মার ধর্ম এই আমিপন আরোপ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা চেতনতার আরোপ হয়েছে, যার শরীর সেখানে চেতনতা নেই কিন্তু শরীর চেতন, শরীর আমি দেখছি শরীরের ব্যবহার হচ্ছে, শরীর ব্যবহার হওয়ার জন্য শরীরটাকে চেতন বলে মনে হয়, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি, কিন্তু সেগুলোকে এক মুহূর্তে যদি আত্মাকে তো আলাদা করা যাবে, যার যে আত্মা থাকার জন্য ওই বস্তুটা ক্রিয়া করছিল, প্রাণ বায়ুটা যদি বেরিয়ে যায় শরীরের কোনো ফাংশনে কাজ করতে পারে না। যখন সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর আলাদা হয়ে যায় তখনও আত্মা সেখানে থাকে, কিন্তু আত্মার অভিব্যক্তির যে করণগুলো সেগুলো থাকে না বলে তখন তাকে শরীরকে কিছু করে না, জ্বালিয়ে দিলেও কিছু শরীরে কিছু বোধ আসে না। যেমন সুষুপ্তি কালে আত্মা থাকে ওখানে, কিন্তু তার করণগুলো কাজ করে না বলে আমি আছি বলে অনুভব করতে পারে না। শুধুমাত্র প্রাণ আছে বলে শরীরটা ধারণ করে থাকে, উঠে আবার তার আত্ম করে নেয়। এই অধ্যাসটাকে ভালো করে বুঝতে হবে, কারণ কি এই অধ্যাসকে দূর করতে না পারলে মুক্তি হওয়া যাবে। আর এই অধ্যাসই হচ্ছে আমাদের বন্ধন, তার অধ্যাস করেই সারা ব্যবহার হয়। যে এই শরীরটা না থাকলে আমি থাকবো না, শরীরের কিছু হলেই আমি বিগড়ে গেলাম, এই যে ভাবগুলো কখনো নয়। শরীর শরীরের জায়গায়, আমি আমার জায়গায়, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি তার মতন ব্যাপার করছে, আমি চেতন তত্ত্ব থাকার জন্য, কিন্তু তার ব্যাপারের সঙ্গে আমার তিনকালে কোনো সম্বন্ধ নেই। প্রশ্ন উঠবে, মহারাজ তাহলে এই যে শাস্ত্র বলে কর্ম আর কর্মের ফল কে ভোগে, এই একটা প্রশ্ন উঠবে, কর্ম আর কর্মের ফল তাহলে কে ভোগে? কর্ম কোথায় হচ্ছে? কর্ম হচ্ছে শরীরে, তাহলে কর্মের ফল ভোগ করতে হবে শরীরে। কিন্তু জ্বর শরীর তো কিছু করতে পারে না, বা জ্বর কিছু ভোগও করতে পারে না, জ্বরের কর্তৃত্ব নেই, জ্বরের ভোক্তৃত্ব নেই। কিন্তু এই কর্তৃত্ব ভোক্তৃত্ব মনের ধর্ম হওয়া সত্ত্বেও চেতন আত্মার সংস্পর্শে থাকার জন্য, চেতন আত্মার সন্নিধিতে থাকার জন্য এই কর্তৃত্ব ভোক্তৃত্বকে আমরা নিজের উপরে আরোপ করে নিই, আর ফি আরোপ করে তাদ অনুযায়ী ফল ভুগতে থাকি। প্রথমে এইভাবে এই কর্তৃত্ব ভোক্তৃত্ব থেকে নিজেকে বের করে আনতে হয়, এটা কোথায় আছে সেটাকে দেখতে হয়। এবং যদি এই এই বুদ্ধিটা হয়ে যায়, আত্মার মধ্যে না কর্তৃত্ব আছে না ভোক্তৃত্ব, না আমি করি তাই আমার ভোগ নেই, আর মন জড় বাস্তবিক সেটার মধ্যেও কর্তৃত্ব নেই ভোক্তৃত্ব নেই, কিন্তু ভ্রান্তিতে আমরা দুটোকে মিলিয়ে ফেলি, মিলিয়ে ফেলে ব্যাস এটা না হলে হবে না বা এটা হলে ভালো, এই ধরনের বৃত্তিগুলো মনে উঠতে থাকে, এটা হচ্ছে অধ্যাসের ফল। এই অধ্যাসটাকে ধীরে ধীরে ধীরে ধীরে সরাতে হবে। যদি এই অধ্যাসটাকে যদি সরাতে পারি তাহলে নিজের স্বরূপ স্বাভাবিকভাবে সর্বদাই বিদ্যমান আছে, সেখানে স্বাভাবিকভাবে মানুষ স্থির হয়ে থাকতে পারে আর কি। এইটাকে বোঝাবার জন্য আজকের 87 এবং আত্মন্যবিদ্ধাতো দেহাধ্যাসো হি জায়তে সৈবাত্ম পরিজ্ঞানাত লীয়তে চ পরাত্মনি। এবং আত্মন্যবিদ্ধাতো দেহাধ্যাসো হি জায়তে সৈব আত্ম পরিজ্ঞানাত লীয়তে চ পরাত্মনি। এবং আত্মন্যবিদ্ধাতো দেহাধ্যাসো হি জায়তে সৈব আত্ম পরিজ্ঞানাত লীয়তে চ পরাত্মনি। এইভাবে মানে এরকম ভাবে আত্মনি আত্মাতে অবিদ্যাত অবিদ্যার কারণে দেহাধ্যাস জায়তে নিশ্চিতই মানে শরীর অধ্যাস হয়, শরীর নেই এটা অধ্যাস মাত্র। তাহলে কি হলো এইভাবে, এইভাবে মানে এই যে ওপরে যতগুলো ভ্রান্ত দৃষ্টান্ত দিয়ে এসছে, মানে আপনার 74 থেকে নিয়ে 86 পর্যন্ত, না জেনে আমরা কিভাবে একটা জায়গায় আরেকটাকে আরোপ করে ফেলি 75 থেকে 86 পর্যন্ত, এই এইভাবেই আমরা ঠিক মতন আত্মাকে না জানতে পারার জন্য আমরা কি করি যে একটার উপর আরেকটাকে আরোপ করে দিই। এবং এইভাবে আত্মনি আত্মাতে অবিদ্যাত অবিদ্যার কারণে দেহাধ্যাস শরীর অধ্যাস, তাই না, আরোপ অধ্যাস মানে আরোপ শরীরের আরোপ করে দিই জায়তে উৎপন্ন হয়। কোন আরোপিত বস্তু এটাই হচ্ছে মিথ্যার লক্ষণ। মিথ্যার লক্ষণ কি? জ্ঞান নিবর্তকত্বম মিথ্যাত্বম। মিথ্যার লক্ষণ এটা পরিভাষা হচ্ছে যেই বস্তু জ্ঞানের দ্বারা নাশ হয়ে যায় তাকে আমরা মিথ্যা বলি, এটাকে খেয়াল রাখতে হবে। বেদান্তে মিথ্যার পরিভাষা যদি বেদান্তের দৃষ্টি দিয়ে না বুঝবো তাহলে আবার আমরা অন্য জায়গায় পৌঁছব। বেদান্ত একটি মিথ্যার পরিভাষাকে দিয়েছে জ্ঞান নিবর্তকত্বম মিথ্যাত্বম, যেই বস্তু জ্ঞানের দ্বারা নাশ হয়ে যায় সেটা হচ্ছে মিথ্যা। যেমন রজ্জুর উপরে দেখা যাচ্ছে যে সর্প, দেখা যাচ্ছে সর্প, কিন্তু যখন আমার রজ্জুর জ্ঞান হয় তখন সে সর্পটা আমি নিজেই বলি এটা মিথ্যা, তখন ছিল না কিন্তু দেখা যাচ্ছিল। যেমন একটা কাঁচের টুকরোকে যখন পয়সা বলে ভ্রান্তি হয়, সেটা এইরকমই আর কি, যে যেই আমি ওটা ওটা টুকরো টুকরোটাকে হাতে তুলে দেখবো, আরে এটা তো কাঁচের টুকরো, ব্যাস ওই পয়সাটা কোথায় গেল, আপনি আপনি নাশ হয়ে যাবে। এরকম এটা দুটো, এই রজ্জু আর সর্প, আর এক দুটো হচ্ছে মরুভূমিতে জল এবং কাটা গাছের টুকরোতে পুরুষ। এই যে ভ্রান্তি স্থল গুলো আমরা দেখি, অথবা এতগুলো কারণে ভ্রান্তি হয়, এই ভ্রান্তি স্থলে অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান, মানে যার উপর আমি আরোপ করেছি সেই অধিষ্ঠানের যদি আমার জ্ঞান হয়, তাহলে আরোপিত বস্তু আপনি আপ নাশ হয়ে যায়। একে নাশ করার জন্য আর কোনো আলাদা প্রয়াস করতে হয় না। ঠিক সেই রকম এই আত্মা স্বরূপের অজ্ঞানের জন্য আত্মার উপরে শরীরের অভ্যাস হয়েছে, তাই আত্মার জ্ঞান হলে শরীরের অভ্যাস চলে যাবে, শরীর চলে, শরীরে আত্মবুদ্ধি চলে যাবে। আমি এ কথা বলবো না, শরীর চলে যাবে, শরীরে আত্মবুদ্ধি চলে যাবে। শরীর তো ততদিন একটুখানি থাকবে যতদিন প্রারব্ধ বলে একটা বস্তু আছে, মানে সেটা নিয়ে বিচার হবে যে কি ব্যাপার সেটা। সেই জন্য স এব আত্ম পরিজ্ঞানাত, ওই যে অভ্যাস স্বশব্দের দ্বারা, সেই অভ্যাস, ওই অভ্যাস আত্মার জ্ঞান থেকে লিয়েতে লয় হয়ে যায়। কোথায় লয় হয়? রজ্জুর উপরে যে সর্প দেখা যাচ্ছিল, আপনার জ্ঞান হলো, তখন কি আপনি দেখবেন যে সর্পটা এদিক ওদিক কোথাও চলে গেছে? দেখা যাবে না, সর্পটাকে কেউ সরিয়ে দিয়েছে? কিচ্ছু না, যেখানে দেখা যাচ্ছিল সেখানেই লয় প্রাপ্ত করে যায়, মানে সেখানেই সেটা মিলিয়ে যায় আর কি, সেরকমই আর কি। মানে বাস্তবিক তো সেখানে নেই, যাই সেরকম এই যে শরীর অভ্যাস যেটা হয়েছিল, এই অভ্যাসটা মানে শরীরটা পরমাত্মাতে মিলিয়ে যায়, এটা বলতে হবে। কিন্তু শরীরটা সবসময় পরমাত্মার সঙ্গে মিলেই আছে, পরমাত্মার থেকে আলাদা করে তো নেই। যেমন রজ্জুর উপরে দেখা সর্প, সেটা কি হয় যে সবসময় রজ্জুর সাথে মিলেই আছে, রজ্জুর থেকে আলাদা করে কখনোই নেই, কিন্তু ভ্রান্ত বুদ্ধিটা চলে যায়, সর্পটার কিচ্ছু হয় না। সেরকম আমাদের এই যে শরীর অভ্যাস, আমি শরীর, এই বুদ্ধিটা নষ্ট হয়ে গিয়ে আমি অসংখ্য ব্যাপক আত্মা এই বুদ্ধিতে স্থির হয়ে যায়, এটাই হচ্ছে পরমাত্মাতে লয় হওয়া। এমন নয় যে মানে যেমন একটা রং নিয়ে জলের মধ্যে মিলিয়ে দিলেন বা দুধের মধ্যে জলকে মিলিয়ে দিলেন, দুটো মিলে গেল, এরকম মিলবে না, কারণ দুটো বস্তুই নেই এখানে, এখানে দুটো বস্তুই নেই, এখানে একটাই বস্তু আছে। সেই জন্য কি হবে, যে ভ্রান্তি যে অংশটুকু ছিল সেই ভ্রান্ত অংশটুকু চলে যাবে আর কি। এইটাই জন্য বলছে এখানে যে লিয়াতে চ পরাত্মনি, সে কি হয় পরমাত্মাতে লয় প্রাপ্ত করে যায়। পরমাত্মা লয় প্রাপ্ত করে যায় মানে ওখানে তো বস্তুটা ছিলই না, যে ভ্রান্ত বস্তুটা চলে, ভ্রান্ত বুদ্ধিটা নষ্ট হয়ে যায়, আমি শরীর এই ভাবটা চলে যায়, শরীরের যতদিন প্রারব্ধ আছে থাকবে এটা নিয়ে আগে বিচার শুরু হবে আর কি। তাহলে এইভাবে উপরে যতগুলো দৃষ্টান্ত দিয়েছে, ঠিক করে বস্তুকে বুঝতে বা জানতে না পারার জন্য আমরা একটাকে অন্যরকম ভাবে দেখে নিই, একটাকে অন্যরকম ভাবে বুঝি, কিন্তু এইভাবেই এই আত্মার উপরে শরীর অভ্যাস হয়েছে। কিন্তু সে আত্মার জ্ঞান থেকে, কারণ আমরা দেখতে এই জন্য জ্ঞান নিবর্তকত্বম মিথ্যাত্বম, যে এই বস্তু জ্ঞান দ্বারা নিবর্তিত হয়ে যায় তাকে আমরা মিথ্যা বলি, সেটা হচ্ছে মিথ্যার পরিভাষা। তাহলে এখানে কি হয়েছে, যে মুহূর্তে অধিষ্ঠান তত্ত্বের আত্মার নিজের অসঙ্গতা পূর্ণতার জ্ঞান হবে, তখন কি হবে, আমি শরীর এই ভাবটা চলে যাবে, তখন শরীরের যতদিন প্রারব্ধ আছে থাকবে, এবার ওইটা নিয়ে বিচার আগে শুরু হবে যে, কিন্তু এই আমিত্ব বুদ্ধি আর থাকবে না তখন। এইটা হচ্ছে জ্ঞানের মানে নিশ্চয়তার ফল, এই নিশ্চয়তার ফল। এবং আত্মনি অবিদ্যাত দেহাধ্যাস হয়ে জায়াতে সা এব আত্ম পরিজ্ঞানাত লিয়াতে চ পরমাত্মনি, ওই যে আত্মার জ্ঞান থেকে সেটা, যে দেখুন ওই যে অধ্যাসের নিবর্তক কি হয়, অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান থেকেই অধ্যাসিত বস্তুর নাশ হয়ে যায়, অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান থেকেই আরোপিত বস্তুর নাশ হয়। এর জন্য কোনো লাঠিও লাগে না, এর জন্য কোনো কিছু আর কোনো উপকরণ কিছু করতেও হয় না। যেমন অন্ধকারকে নাশ করতে গেলে কেবলমাত্র লাইট জ্বলালেই যথেষ্ট, তাকে নাশ করার জন্য আর কোনো ক্রিয়া করতে হয় না। এইরকমই আত্মার প্রকাশকে বুঝে নিলেই আত্মার উপরে আরোপিত শরীরের যে সত্যত্ব বুদ্ধি সেটা বা আমিত্ব বুদ্ধি সেটা চলে যায়, এই হচ্ছে অভিপ্রায়। এটাকে বোঝাবার জন্য নিজের সত্তার মধ্যে আগে শ্লোকটাও বলছেন, দেখুন সর্বমাত্মতয়া জ্ঞাতম জগৎ স্থাবর জঙ্গমম অভাবাৎ সর্বভাবানাম দেহস্য চাত্মতা কুতঃ সর্বাত্মতয়া জ্ঞাতম জগৎ স্থাবর জঙ্গমম অভাবাৎ সর্বভাবানাম দেহস্য চাত্মতা কুতঃ সর্বাত্মতয়া জ্ঞাতম জগৎ স্থাবর জঙ্গমম অভাবাৎ সর্বভাবানাম দেহস্য চাত্মতা কুতঃ। বলছেন যে সমস্ত জগৎ এই আত্মার উপরেই প্রতিভাসিত হচ্ছে। সমস্ত জগৎ যখন আত্মার উপরে প্রতিভাসিত হয়, তাই কি হবে, স্থাবর জঙ্গম যা কিছু আছে যখন আত্মাকে জানা যাবে তখন কি হবে, আত্মা আমার থেকে ভিন্ন বলে সংসারে কিছু নেই, আত্মস্বরূপ রূপে জ্ঞাত হয়। ফলে তো কি হয়, যখন সব আত্মা দেখতে লাগবেন তখন এই জগতের যে নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতার মধ্যে যে সত্যত্ব বুদ্ধি ছিল সেইটা চলে যাবে, জগতের অভাব হবে না। কারণ কি, জগৎ তো শুধু আমার জন্য নয়, জগৎ সমস্ত জীবের জন্য। তো জগতের মধ্যে যে আমার আমার যে মনোরাজ্যের সৃষ্টি সেটার নাশ হয়ে যাবে, ঈশ্বর সৃষ্টির নাশ হবে না, আমার যে মনসৃষ্টি সেইটার নাশ হয়ে যাবে, সেটা ভ্রান্তি, এই এটা আমার, এটা আমার উপযোগ, এই বুদ্ধিগুলো চলে যাবে সব। এই জন্য এখানে বলছেন অভাবাত সর্বভাবানাম, বলছে সমস্ত ভাবের অভাব হয়ে যাবে। এখানে এই ভাব মানে মনে আমার মনোরাজ্য আর কি, মনোরাজ্য যেটা আমি তৈরি করে নিয়েছি ঈশ্বরের সৃষ্টির মধ্যে থেকেই, আমি আমার মনসৃষ্টি তৈরি করেছি কিছু, সেইটা নাশ হয়ে যাবে, সেইটার নাশ হয়ে যাবে। অভাবা সমস্ত ভাবা ভাবানাম, মানে এমনিতে ভাবানাম সব মানে ভাব বস্তু, এখানে ভাব বস্তু না বলে আমার জগতের প্রতি যে ধরনের ভাব ছিল যে এটা আমার, এটা থেকে আমার লাভ হবে, বাস এই বুদ্ধিগুলো চলে যাবে, নাশ হয়ে যাবে। কারণ কি, জগতের সমস্ত বস্তুতে এখন পরমাত্মা দৃষ্টি হচ্ছে, এখন বস্তু দৃষ্টি নেই। যে জন্য বিশ আমাদের ঈশাবাস্য উপনিষদে শুরুতে প্রথম উপনিষদের প্রথম মন্ত্র ঈশাবাস্যমিদম সর্বম যত কিঞ্চিত জগত্তম জগত, জগতে যা কিছু দেখা যাচ্ছে তাকে ঈশ্বর দিয়ে ঢেকে দাও, এখন নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতার দ্বারা সচ্চিদানন্দ ঢেকে আছে। আর ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করতে করতে সচ্চিদানন্দ দিয়ে নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতাকে ঢেকে দাও, তাহলে কি হবে, ওই নাম রূপের থেকে সত্যত্ব বুদ্ধি চলে যাবে, ঈশ্বরই ঈশ্বর থাকবে। এই জন্য এখানে বলেছেন সবকিছুর মধ্যে যখন এই আত্মভাব হবে, এই আত্মা আত্মা দিয়ে যখন জগৎ ঢাকা, নাম রূপ ঢাকা হয়ে যাবে, তখন সমস্ত জগৎ সর্ব আত্মারূপী হয়ে গেছে। ফলে কি হবে, আর ওই জগতের প্রতি যে আমার ভাবনা ছিল তার অভাব হবে। এই জাগতিক বস্তু নাম রূপের প্রতি ভাবনা কোথায় ছিল, যা কিছু ভাবনা আছে সচ্চিদানন্দকে নিয়ে কোনো ভাবনা নেই, সমস্ত ভাবনা নাম রূপের অর্থ ক্রিয়াকারিতাকে নিয়ে, ওই ভাবটার অভাব হয়ে যাবে। সর্বভাবানাম অভাবাত, ওই ভাবটার অভাব হবে। এই সূক্ষ্ম জিনিসটাকে না বুঝতে পারলে অনেকে বেদান্ত নিয়ে অনেক রকমের সমালোচনা বা ভ্রান্তি জায়গায় পৌঁছে যায়, আরে সাধু তো খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, দিকে বলছে জগৎ নেই মিথ্যা, জগৎ মিথ্যা এটা কি করে সম্ভব। এটা তো ব্যাপার হচ্ছে যে খাওয়া দাওয়া ঘুরে বেড়াটা সমস্ত শরীরের ধর্ম, আত্মার সঙ্গে তার কোনো সম্বন্ধই নেই। যাই হোক, সর্বভাবানাম অভাবাত মানে আমার মনোরাজ্যের যে ভাবনাগুলো ছিল সেই সমস্ত ভাবনাগুলোর অভাব হয়ে যাবে। যখন মনোরাজ্যের ভাবনা ছিল, মনটা কোথায় আছে, শরীরের মধ্যেই তো, একটা স্থূল শরীর, সে শরীরের মধ্যেই আত্মবুদ্ধি তখন কি করে থাকবে, তখন আর শরীর তো দেহস্য চ আত্মতা কোথাও, তখন শরীর থেকেও আত্মবুদ্ধি চলে যাবে। মানে এটা আমি এই ভাব থাকবে তখন কোথায় থাকবে, যে যেটা আত্মা যথার্থ আত্মা সেখানে আত্মবুদ্ধি হয়ে গেলে শরীরের আত্মবুদ্ধি থাকে না, তখন সমস্ত জগৎকে পূর্ণ ব্যাপক অসঙ্গ রূপে দেখা এবং সেটাই আমার স্বরূপ এইভাবে নিশ্চয় হয়ে যায়, তখন আর শরীরের মধ্যে আত্মবুদ্ধি থাকে না, সব শরীরগুলোর মধ্যেই নিজের অভিব্যক্তি থেকে বুঝতে পারে মানুষ। সমস্ত শরীর কেবল শরীর নয়, ইট কাঠ পাথর যা কিছু আছে ভালো মন্দ সব কিছুর মধ্যেই নিজের অভিব্যক্তিকে সে অনুভব করতে পারে, এটা হচ্ছে আত্মজ্ঞানের ফল। এমন নয় যে বস্তুর অভাব হবে, ভাবের অভাব, শব্দ সুন্দর এত সুন্দর শব্দ প্রয়োগ করেছে, আমার ভাবনা পরিবর্তন হয়ে যাবে, আমার চিন্তা ভাবনা গুলো বদলে যাবে, এটা হচ্ছে আত্মজ্ঞানের ফল। জগৎ তো কেবল আমার একলো নয়, সমস্ত অজ্ঞানী জীবের মানে ক্রিয়ার জন্য জগৎ ভগবান বা তাদের কর্মফল ভোগের জন্য বানিয়েছে। এখন যে জীবটার কর্মফল ভোগ সমাপ্ত হয়ে গেছে তার কি হবে, জগৎ তার জন্য খালি মানে আর ভাবাত্মক, তার প্রতি যে ভাব ছিল সে ভাবটা তার থাকবে না। অভাবাত সর্বভাবানাম দেহস্য চ আত্মতা কুতো, তখন কি হবে, তখন ভাব বস্তুরই আমার শরীরের মধ্যে কি করে থাকবে, যত কিছু ভাব বস্তু সম্বন্ধে বিচার আমাদের হতো তখন দেখবেন তার পেছনে একটা ছোট্ট একটা ভাব থাকে যে এই শরীরটা রক্ষা কি করে হবে, যত কিছু শরীরটার ভালো মন্দ শরীর সম্বন্ধে লোকজন এই সম্বন্ধে নিয়ে বিচার হতে থাকবে আর কি, যত কিছু ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুর এই মুখ্য থাকবে। এখন যখন এর মধ্যে থেকে নাম রূপ অর্থ ক্রিয়াকারিতার মধ্যে সত্যত্ব নেই, সচ্চিদানন্দের সত্য ওখানে বিদ্যমান আছে, আর তখন কি হবে, মনের ভাবনার পরিবর্তন হবে, মনের ভাবনার পরিবর্তন কি হবে, শরীরের মধ্যে সত্যত্ব নেই, ওটা নিজের মতো নিজে চলছে চলুক, ওর জন্য আমাকে চিন্তা করি কিন্তু আমি নিজের স্বরূপে ভাব পাই, এইভাবে ধীরে ধীরে ভাবনাগুলো বদলাতে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যতই কিছু ভাবি, যতই কিছু করে নি, যা কাজ পূর্বকৃত কর্ম করে রেখেছি তার ফল তো আমাকেই ভুগতে হবে, সেটা তো পরিবর্তন করতে পারবো না কিছু। তাই মিছে মিছে সেই নিয়ে মাথা খারাপ করে লাভ কি, যেরকম ভাবে আসছে তাকে হতে দাও। আমি ভগবানের চিন্তায় যদি মনকে লাগাতে পারি, তাহলে ঈশ্বরের কৃপায় যা কিছু করে রেখেছি সেই ভোগের সঙ্গেও আর কখনো তাদাত্ম হবে না, ভোগের কোনো ইচ্ছাই মনে আর জাগবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত ভাবেরই পরিবর্তন হয়ে যায়। এই জন্য এখানে বলছেন সর্বভাবানাম অভাবাত দেহস্য চাত্মতা কুত, শরীরের মধ্যে আত্মত্ব বুদ্ধি বজায় থাকবে, তুমি তখন সমস্ত জগৎকে নিজের আত্মা বলে দেখতে শুরু করবে। সমস্ত ব্যাপক তত্ত্বই, শুদ্ধ চেতন তত্ত্বই আত্মারূপে যখন অনুভব হয়ে যাবে, তখন আর শরীরের মধ্যে আত্মত্ব বুদ্ধি থাকে না, অভ্যাস করতে করতে এই স্থানে পৌঁছবে। এখন বেঁচে গেল তো প্রারব্ধ, ঠিক আছে, জ্ঞানীরও শরীর ব্যবহার করতে দেখা যায়। তিন রকমের কর্মের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে ক্রিয়মান কর্ম, আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম। মানে অনেক জন্মের সঞ্চিত কর্মের মধ্যে থেকে যেই কর্মগুলো ফল দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে, সেই কর্মের ফল ভোগার জন্য যে ধরনের শরীর দরকার হয়, ভগবান আমাদের সেই একটা শরীর প্রথমে নির্ধারণ করে নেয়। তারপরে আমাদের অনেক সঞ্চিত কর্মের মধ্যে থেকে ওই শরীরটায় যে যে কর্মের ফলগুলো ভোগা সম্ভব হবে সেইগুলোকে সেখানে তিনি একটার পর একটা অ্যাড করতে থাকেন, এবং সেই কর্ম ফলগুলো ভোগার জন্য যতটা সময় দরকার ততটা আয়ু তিনি সেই শরীরকে প্রমোট করে দেন, তিনি সেখানে জুড়ে দেন। এই সূক্ষ্ম জিনিসটা কিভাবে আমাদের জন্ম মৃত্যু চক্রটা চলছে এবং তার সঙ্গে ঈশ্বরের ইনভলভমেন্ট কোথায়, তিনি আমাদের এক, আমরা নিজেরা জানি না কত জন্মের কত রকমের সঞ্চিত কর্ম আমাদের আছে। যখন আমি একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে সূক্ষ্ম শরীর যাবে, তখন ঈশ্বর এই শরীর দিয়ে আমি যেই কাজ করেছি সেই ইচ্ছাটা বলবান থাকবে, অথবা কোনো পূর্বকৃত কর্ম, মনে করুন কোনো বলবান হয়ে ফল দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, তখন ঈশ্বর ওই ফল ভোগ করার জন্য যেই লোকে আমাকে যেতে হবে বা যেই শরীর প্রাপ্ত করতে হবে সেই শরীর আমাকে দেবেন, এবং তার একটা ভাবও আমার মনের মধ্যে ঢুকিয়ে দেবেন, কারণ ওই সংস্কারটাকে জাগ্রত করার জন্য। এবার তারপরে তিনি কি করেন, ওই শরীরের সঙ্গে ধীরে ধীরে অন্য সঞ্চিত কর্মের মধ্যে থেকে যে কর্মফলগুলোর ভোগ ওই শরীরটা দিয়ে, সেটা দেব শরীর হতে পারে, গন্ধর্ব শরীর হতে পারে, মানুষ শরীর হতে পারে, পেড় পৌধা শরীর হতে পারে, গাছপালা হতে পারে, অথবা নারকীয় শরীর হতে পারে, পাথর হতে পারে, এবার ওই শরীরে অন্যান্য যে কোনো কর্মে যে কর্মগুলোর ফল হওয়া সম্ভব, ভোগা সম্ভব, ওইগুলোকে ওখানে প্রারব্ধের সাথে জুড়ে দেন, তিনি প্রারব্ধ নামে জুড়ে দেন, মানে একটার পর একটা যুক্ত থাকেন আর কি। এবং তাও দেখবেন যে বাচ্চা ছোটবেলার ভোগ, মাঝ বয়সের ভোগ, বৃদ্ধকালের ভোগ, এগুলো অ্যারেঞ্জ করা আছে আর কি, আমার কর্মের সাথে জুড়ে ব্যবস্থা করা আছে। এখন এবার ধীরে ধীরে যখন শরীরটা এবং ওই শরীরটা ওই কর্মের ফলগুলোকে ভোগ করার জন্য যতটা ওই শরীরকে থাকতে হবে সেটাও তিনি আয়ু নির্দিষ্ট করে দেন, কিন্তু এই ভোগ করার জন্যই শরীর নয়, এখানে একটা ছুটও দেন ভগবান, একটা ছুট দেন কি, যে এই কর্মের ফলগুলো ভোগ করতে করতে আর যাতে নতুন এরম ধরনের ভোগ না হয় এবং আমি যাতে ভগবানের মুখের দিকে এগোতে পারি, এইরকম একটা মনোবৃত্তিও ভগবান তোর সাথে দিয়ে দেয়, যে দেখো এই কর্মফলগুলো ভোগ করার সাথে তোমার এইগুলো এইগুলো ভালো, এগুলো প্রাস, এগুলো এগুলোর থেকে তোমাকে নিজের এটা এখানে নিজের পুরুষকার, এখানে পুরুষকারের দ্বারা ওখান থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে চেষ্টা করতে, এই সূত্র মানে প্রারব্ধ ভোগ করতে করতে তাহলে আমি চিরকাল ওই চক্রেই ঘুরতে থাকবো, কোনোদিন আর বেরোতে পারবো না। কিন্তু ভগবান সে কথা বলেননি, ভগবান বলেছেন না, ওখান থেকে বেরিয়ে আসার উপায়ও আছে এবং তার রাস্তাও তিনি বলেছেন। এই যে জন্মান্তরীয় কর্মের জন্য বা জন্মান্তরীয় বাসনার জন্য যেই যেই বস্তুর প্রতি আমাদের আসক্তি বা মন লেগে থাকে এবং সেগুলো বারবার করতে ইচ্ছা করে, সেখান থেকে তৈরণা বা সমাগাচ্ছে, ইন্দ্রিয় গুলোর নিজের নিজের বিষয়ের প্রতি আসক্তি আছে, সেই ইন্দ্রিয় যে বিষয় শক্তি তার অধীন কখনো হবে না, তাহলে তুমি আবার প্রারব্ধের চক্রে ঘুরতে থাকবে, সেখান থেকে নিজেকে তুলে বের করে আনতে হবে, এটা হচ্ছে নিজের পুরুষকার। তাহলে কি হবে, যে শরীরের একটা প্রারব্ধ আছে সে কিছু কর্ম ভোগার জন্য, সেই প্রারব্ধের অন্তঃপাতি হয়ে যেই শরীরে মানুষের জ্ঞান হয়, মানে আত্মজ্ঞান, সেটাও প্রারব্ধের অন্তঃপাতি, তার জন্মান্তরীয় প্রচেষ্টা এবং এ জন্মে সে কি ধরনের চেষ্টা করবে সেটা ভগবানের ইচ্ছাতে সেটা নির্ধারণ করা থাকে, তারপরে সে নিজের প্রচেষ্টাকে আরো বাড়াতে থাকে, ফলত তার তত্ত্ব সাক্ষাৎ আত্মবোধ হয়। এবং আত্মবোধ হওয়ার পরে যেহেতু এই শরীরটার মাধ্যমে তার আত্মবোধ হয়েছে, তখন সেই শরীরটার প্রতি তার কোনো দ্বেষ হয় না, এবং সেই শরীর এবং সে বুঝতে ঈশ্বরের ঐশী নির্দেশকে বুঝতে পারে। ফলত কি হয়, সেই ঐশী নির্দেশ যতদিন না পুরো হয় ততদিন পর্যন্ত তার ওই শরীরে থাকতে হয়। ঠাকুর রামবিজন বিবেকানন্দকে নির্বিকল্প সমাধিতে বসেছিলেন, এই চাবিকাঠি আমার হাতে রইল, ওই শরীরটা যে কাজগুলো করার জন্য এসছে, যতদিন না সেই কাজ পুরো হবে ততদিন শরীরের সঙ্গে থাকবে, তারপরে তুই তোর নিজের লোকে চলে যাবি। এইরকম আমাদের সবারই সবার জন্য এটাই সত্য যে পুরুষকাল লাগবে ওখানে আমাদের, ঈশ্বর আমাদের সে ছুট দিয়েছে, নয়তো প্রারব্ধ চক্রেই ঘুরতে থাকবো। এবং একটা সময় আসবে যে প্রারব্ধ ভোগ করতে গিয়ে নতুন প্রারব্ধকে উৎপন্ন করবো, এই ভাবটা যদি আস্তে থাকে মনে মনে, ধীরে ধীরে প্রারব্ধের উপায় হবে এবং আত্মজ্ঞান প্রাপ্ত করে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই যে এখন যখন সাক্ষাৎকার হয়েছে বা পুষ্টি মারা গেছে, আমি করে দিচ্ছি, যা যা করে দিচ্ছি। মহাদ্যুতে প্রারব্ধমখিলম ভুঞ্জান নোদ্বেগম কর্তুম অর্হসি। এটা সম্বোধন করেছেন এখানে মহাদ্যুতি মানে মহাপ্রকাশময় শুদ্ধ আত্মা, পূর্ণ প্রকাশ আত্মা মহাদ্যুতি। ঠিক আছে, আত্মাকে আত্মানম মানে নিজেকে সততম জানেন, বারবার নিজের স্বরূপের চিন্তন করতে করতে বা ওই ভাবে থেকে কালম নয়ম, তুমি তোমার কালকে ব্যতীত করো, তুমি তোমার কালকে ব্যতীত করো মানে জীবনের বাকি সময়টা ব্যতীত করো। এখন যে সময়টা মানে ভগবত চিন্তায় মনটা যখন লেগেছে, তা আমি কি এটা জানার ইচ্ছা যখন মানে তীব্র হচ্ছে, মানে এখন আত্মজ্ঞান হয়নি, তবুও এই চিন্তাটাই নিয়ে বাকি জীবনের বাকি সময়টাকে কাটাতে হবে। এই জন্য বলছেন আত্মানম সততম জানন, মানে নিজেকে বারবার বারবার মানে নিজের কথা, নিজে মানে আত্মস্বরূপ, শরীরের কথা নয়, আত্মা স্বরূপের কথা বারবার চিন্তন করতে করতে, জানন পার্টিসিপেল বলে এটাকে, যে এটা করতে করতে আর কি মনন করতে করতে কালম নাই, তুমি তোমার জীবনের সময়কে ব্যতীত করো। মহাদ্যুতে এই মহান প্রকাশশীল শুদ্ধ আসঙ্গ আত্মা প্রারব্ধম অখিলম, বা জীবনের যেটা শরীরের যেটা প্রারব্ধ আছে সেটা ভোগ করতে, মানে সে শরীরের ভোগটা শরীরে থাকতে দাও, না উদ্বেগম করতে মানে এর জন্য তুমি উদ্বিগ্ন হো না, শঙ্কা বা এটা কেন হচ্ছে এইসব আর এখন ভাবার সময় নেই। শরীরের ভোগকর্তা ভোক্তা, শরীরকে ভোগ করতে হবে, শরীরের ভোগ হতে থাকুক, এবং সে ভোগ হলেই তাহলে আমার শরীরের ভোগটা হয়ে গেলে তখন সেটা আর আমার আর তখন তার জন্য কোনো বন্ধন থাকবে না, সেটা মনে মনে নিয়ে ব্যাস ওই শরীরের ভোগকে দেখতে থাকা, শরীরের ভোগের সঙ্গে তাদাত্ম না করা, এইভাবে বাকি সময়টাকে ব্যতীত করা, এইভাবে বাকি সময়টাকে ব্যতীত করা। ওম নমো নারায়ণ। তো অভিপ্রায় এই হচ্ছে যে যেটুকু সময় এখনো ঠিক আছে, আত্মজ্ঞান হয়নি, যেটুকু সময় ভগবান দিয়েছেন শরীরের জন্য, যেটুকু বেঁচে আছে সেই সময়টাকে ভালোভাবে উপযোগী উপযোগ কর, উপযোগ করা মানে আত্মচিন্তা, ভগবান চিন্তা, ভগবান অন্য সবার হিত চিন্তা, এইভাবে যদি আমরা জীবনটাকে কাটাতে পারি তাহলে আর নতুন প্রারব্ধ উৎপন্ন হবে না, নয়তো আবার প্রারব্ধের ভোগের জন্য আবার আসতে হবে। তা এখন এই প্রারব্ধ জ্ঞানীর দৃষ্টিতে কিন্তু প্রারব্ধ বলেও কিছু থাকে না, হ্যাঁ অজ্ঞান দৃষ্টিতে প্রারব্ধ থাকে, কেন জ্ঞানীর দৃষ্টিতে প্রারব্ধ তো শরীরে, শরীরের সঙ্গে তাদাত্মতা নেই, সেখানে আবার ভোগ কোথায় হবে, তাদাত্মতা থাকলে ভোগ হয়, তাদাত্মতা ছুটে গেলে তখন আর কোনো ভোগ নেই, তাই শরীরের ভোগকে শরীরের জায়গায় থাকতে দিয়ে ব্যাস নিজে আত্মার ভাবে মানে নিজের অসঙ্গতা পূর্ণতা ব্যাপার বাজার ভাবে নিজেকে ব্যতীত করো। একটা খুব সুন্দর শ্লোক ভগবান ভাষ্যকার এই আমাদের ইয়েতে উপদেশ পঞ্চকামে বলছেন যে একান্তে সুখম আশ্যতাম পরতরে চেত সমাধি আতাম, পূর্ণ পূর্ণাত্মা সুসমিক্ষতাম জগত ইদম তদ বাধিতম দৃশ্যতাম প্রাক কর্ম প্রবিলাপ্যতম চিতি বলা উত্তরে নতু শ্লিষ্যতাম প্রারব্ধম তিহ ভুঞ্জতাম অথ ব্রহ্মৈব আত্মনা সংস্থীয়তাম। আমাদের এটা এই ছোট আছে উপদেশ পঞ্চকম বলে ভগবান শঙ্করাচার্যের লেখা আছে, তার এটা হচ্ছে লাস্ট শ্লোক হচ্ছে থেকে বলছে একান্তে সুখম আশ্যতাম, যতটা সময় পারো একান্তে নিজের মধ্যে নিজে থাকতে চেষ্টা করো, একান্তে সুখম আশ্যতাম পরতরে চেত সমাধি আতাম, মানে যে পূর্ণাত্মাতে বা পরমাত্মাতে নিজের মনকে লাগিয়ে রাখো। পূর্ণাত্মা সুসস্মিক শতাম, নিজের পূর্ণতা নিজের অসঙ্গতা ব্যাপকতাকে বার বার বার বার বিচার করতে থাকো। পূর্ণাত্মা সুখ জগৎ ইদম তদ বাধিতম দৃষ্টতাম, এই জগতের যে নাম রূপ আছে ওই পূর্ণাত্মাকে দিয়ে ঢেকে দাও। চারটে স্টেপ হয়ে গেল, ফির প্রাক কর্ম প্রবিলাপ্যতম চিতিওয়ালা, যে আগে আমি কি কর্ম করি সেটার কি ফল হবে, বিবেক পূর্বক বিচার পূর্বক মনে শরীরের সাথে কর্ম আমার সঙ্গে কর্মের কোনো সম্বন্ধ নেই, এইভাবে প্রাক কর্ম প্রবিলাপ্যতম তাকে লয় করে দাও বিচার দ্বারা। উত্তরে নাতো শ্লিষ্যতাম, আগে যে শরীর যেই কর্ম করছে তাতে কখনো তাদাত্মতা করো না, যে আমি করছি শরীরের কাজ শরীর করছে তার প্রারব্ধ অনুযায়ী। উত্তরে নাতো শ্লিষ্যতাম প্রাক কর্ম প্রবিলাপ্যতম চিতি বলাৎ, যা কিছু পেছনের কর্ম আছে শরীর দ্বারা যা করেছে তুমি যেটা এই শরীর দিয়ে করেছো সেটাকে বিচার পূর্বক নির্ণয় করো যে ওটা আত্মার নয়, শরীরের মধ্যে ভোগের জন্য এই কর্মগুলো করতে হয়েছে সেখানেই শেষ করে দাও। আগের যে কিছু কর্ম শরীর করছে জ্ঞান প্রাপ্তির পরে বা মনকে ভগবান লাগাবার পরে তার সঙ্গে কখনো তাদাত্মতা করো না। আর বাকি যেটুকু প্রারব্ধ আছে প্রারব্ধম দিয়ে ভুঞ্জতাম, ওটা তো শরীর ভোগ করবে, সেটাকে না ভোগ করলে শরীর সমাপ্ত হবে না, তাই সেটাকে সেটার ভোগ এখন আমাদের যারা সবাই বেশিরভাগই তো ম্যাচিওর ব্রেন, এখন কি করতে হবে বাকি ভাবটা জীবনে এইভাবে কাটতে হবে যে একান্তে সুখম আশ্যতাম, যতটা সময় পারা যায় একান্তে, মানে মনটাকে এক জায়গায় অন্ত করে, একান্ত মানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে গেলে ওটা একান্ত না, তখন ঘর বাড়ির চিন্তা আসবে মনে, তার চেয়ে যেখানে যে যেখানে আছে সেখানে থেকেই মনটাকে এক জায়গায় অন্ত করে দেওয়া, একই অন্ত তার মানে একান্ত, মানে মনটা যদি এক জায়গায় একটা চিন্তায় অন্ত হয়ে যায় কি করে ভগবান এই শরীর দিয়ে তোমাকে প্রাপ্ত করতে পারবে, কি করে আত্মা এই চিন্তায় মনটাকে লাগে, একান্তে সুখমাশ্যতা সুখপূর্ব সেখানে বসে থাকো। পরতরে চেত সমাধি আনতাম, এই পরমাত্মাতে মনকে লাগাতে থাকো, পরমাত্মাতে মনকে লাগাতে থাকো, তাতে কি হবে নিজের পূর্ণতার বোধ হতে থাকবে পূর্ণাত্মা, আর তখন জগতের নাম রূপ ধীরে ধীরে ধীরে ধীরে বাধিত হয়ে যাবে, বাধিত হয়ে যাবে। আর যা কিছু শরীর দিয়ে কর্ম করা হয়েছে সেটা নিয়ে চিন্তা করো না, আর আগে কি কর্ম করছো সেটার সঙ্গে যেন তাদাত্মতা না থাকে, ব্যাস প্রারব্ধ যেটুকু ছিল ভগবান করিয়েছেন সেটা হয়েছে, এর সঙ্গে আমার তৃণকালে কোনো সম্বন্ধ নেই। ব্রহ্মৈব আত্মনা আস্থীয়তাম, নিজের ব্যাপকতা পূর্ণতার অসঙ্গতার ভাবে সর্বদা বিদ্যমান থাকে, এটা হচ্ছে ওনার লাস্টের উপরে। এখানে এই যেন বলছে আত্মানম সততম জানান, বাস নিজের সঙ্গে বারবার তার কথা চিন্তা করে কালম নয় মহান দূতে, হে পূর্ণ প্রকাশ মহান প্রকাশশীল তুমি তোমার বাকি সময়টাকে ব্যতীত করো। প্রারব্ধম অখিলম ভুঞ্জাম, ঠিক আছে যতটুকু প্রারব্ধ ভোগ করে এসছো আর যতটুকু আছে সেটাকে তো ভোগ করতেই হবে, ভোগ করে তার জন্য উদ্বিগ্ন হয়েও না, হায় এটা কেন হলো, হায় ওটা কেন হলো না, এটা কি করে হবে, ওটা কেন হচ্ছে না, কিছু হওয়া সবকিছু শরীরের মনের মধ্যে, আত্মার সঙ্গে কোনো হওয়া হয়ের ব্যাপারই নেই, আত্মা তো সর্বথাই অসংখ্য হয়ে আছে, আর নতুন করে কিছু হওয়ারও নেই আত্মাতে, আর নতুন করে হওয়ারও নেই পাওয়ারও নেই হারানোরও নেই, সেই জন্য এই ভাবটাকে দৃঢ় এনে এই জন্য একটা সুন্দর সম্বোধন করেছে এখানে মহাদূতে, মানে স্বরূপত তুমি তোমার চেতনাতার জাগৃতি হয়েছে এখন, এই চেতনাতা বিবেকে প্রকাশ দিয়ে নিজেকে দেখো। সব জায়গাতে যে কোনো শ্লোকে কখনো কোনো সম্বোধন থাকে, ভগবদ গীতাতে ভগবান অর্জুনকে কখনো অর্জুন বলেছেন, কখনো কৌন্দ বলেছেন, কখনো পার্থ বলেছেন, কখনো মহাবাহু বলেছেন, কখনো ধনঞ্জয় বলেছে, যে সমস্ত যে সম্বোধন গুলো মানে অধিকারিত্বকে দোতন করে আর কি, মানে এই স্থিতিতে আসলে তোমার এই জিনিসগুলোর বোধ হবে আর কি। তাই এখানে ভগবান শঙ্করাচার্য এই মহাদ্যুতি এই শব্দটাকে বলে বোঝাতে চাইছেন তুমি পূর্ণ প্রকাশময়, আত্মা, নিজের আত্মার প্রকাশে জগৎকে দেখো, আত্মার প্রকাশ দিয়ে জগৎকে দেখো, তাহলে সমস্ত জগতের আত্মবুদ্ধি হবে, কোথার থেকে ভিন্ন বুদ্ধি হবে না। আর প্রারব্ধ ঠিক আছে, শরীরের প্রারব্ধ আছে, শরীর যাতে, কারণ কি এই প্রারব্ধর একটা ভালো জিনিসও আছে, এই প্রারব্ধের অন্তঃপাতে তো মানুষের জ্ঞানও হয়েছে। এই শরীর থাকতে থাকতেই তো জ্ঞান হবে, শরীর ছুটে গেলে জ্ঞান হবে না, শরীর থাকতে থাকতে জ্ঞান হবে। এই জন্য জ্ঞানীর তার প্রারব্ধকে কখনো বিরোধ করে না, প্রারব্ধকে দেখতে থাকে খালি, প্রারব্ধকে দেখতে থাকে খালি। বিবেক চূড়ামণির একটা শ্লোক, সেটা তো আমরা পড়েছি, যে প্রারব্ধম বলবত্তরম খলু বিদা ভোগেন তস্য ক্ষয়ঃ সম্যগ্জ্ঞান উতাসনেন বিলয়ম প্রাক সঞ্চিতাগামিনাম ব্রহ্মাত্ম ঐক্যম অবেক্ষ তন্মনতয়া ये सर्वदा संस्थिता तेषां तत्तृतीयं नहि कचिदपि ब्रह्मैव ते निर्गुणम्। বিবেক চূড়ামণিতে ভগবান ভাষ্যকার বলেছেন যে প্রারব্ধ বলবৎ, জ্ঞানীর জন্য প্রারব্ধ বলবান, কারণ কি জ্ঞানীর শরীরকে প্রারব্ধ ভুক্তি দেখা যায়। রমণ মহর্ষি ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস দেব, স্বয়ং বিবেকানন্দ, সবার শরীর, গুরু মহারাজেরও শরীরে কিছু না কিছু শরীরের ভোগ থাকে, সেটা আবার খলু বিদাম যান জ্ঞানী ব্যক্তি আবার নিজেই সেই প্রারব্ধ খণ্ডন করেছেন, কিন্তু প্রথমে মান্যতা দিয়েছেন সেটা ভোগে না, তার শেখা সেটা ভোগের ছাড়া ক্ষয় হবে না। এই জন্য জ্ঞানাগ্নি সর্বকর্মার নাম ভস্মসাৎ করিতে তাতা অথবা শ্রী অন্তে চাষ্য কর্মানি তস্মিন দৃষ্টি পরাবারে, এই সব জায়গায় ব্যাখ্যা করতে গিয়ে ভগবান ভাষ্যকার বলেছেন যে তার সঞ্চিত কর্ম প্রিয় আর কি বারে প্রিয়মান কর্ম তো তার জ্ঞানাগ্নির দ্বারা জ্বলে যায়, তার সঙ্গে সম্বন্ধ হয় না, কিন্তু প্রারব্ধ কর্ম ভগবান দিয়ে রেখেছেন, কারণ ওটা না থাকলে জ্ঞানের প্রচার প্রসারই বন্ধ হয়ে যেত। ওই জন্য শরীরের যতটুকু ভোগ আছে সেটা শরীরের ভোগ, আত্মার মধ্যে নিয়ে এটা নিশ্চয় করে প্রারব্ধম বলবত্তরম খলুবিদাম ভোগী না তস্য ক্ষয়, তার ভোগের দ্বারাই তার ক্ষয় হবে। কিন্তু সম্যক হুতা জ্ঞান হুতাশনে না বিলয়, জ্ঞানাগ্নির দ্বারা লয় হয়ে যায়, জ্বলে যায় কি প্রাক সঞ্চিত আগামী না, প্রাক কর্ম যা সঞ্চিত কর্ম ছিল আর যা আগামী ক্রিয়মান কর্ম যেটা আগে শরীর দ্বারা হবে, এর সঙ্গে কোনো তারা সম্বন্ধ হয় না, কারণ কি কর্তৃত্ব বুদ্ধি নেই, শরীরের সঙ্গে তাদাত্ম্য নেই, ফলত শরীরের সঙ্গে কোনো সময় শরীরের সঙ্গে আমার তাদাত্ম্য তিনকালে ছিল না, তাই আমার কোনো সঞ্চিত কর্ম আর আগামী কর্ম শরীর যদি না আছে কর্তৃত্ব বুদ্ধি নেই ফলের জন্য তার সঙ্গে কোনো সম্বন্ধ হয় না। এইভাবে সঞ্চিত কর্ম আর ক্রিয়মান কর্ম তার জ্বলে যায় আর প্রারব্ধ কর্মটুকু ভোগ করলে চলে। আর তারপরে কি হচ্ছে যে এবার আসল কথাটা বলেছে, সেইভাবে সর্বদা থাকার জন্য তাদের তার তৃতীয় নাস্তি, তার প্রারব্ধও থাকে না সঞ্চিত, সে তখন নিশ্চয় হয়ে যায় যে তার না প্রারব্ধ না সঞ্চিত কর্ম না প্রারব্ধ কর্ম না ক্রিয়মান কর্ম, তিনটেই নেই, তিনটের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। তেষাম তার তৃতীয় নাই কচিদপি ব্রহ্মৈব তে নির্গুণম বা নির্ভয়ম, বাস আমি তো গুণ রহিত নির্ভয় ব্রহ্মই আমার পারমার্থিক স্বরূপ, ব্যাপকই আমার ব্যাপকতাই আমার পারমার্থিক, অসঙ্গ ব্যাপকতাই আমার পারমার্থিক স্বরূপ, এইটা বিবেক চূড়ামণিতে বলেছেন। এই ভাবটাই এখানে মানে ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করতে করতে আমাকে এই লক্ষ্যে পৌঁছতে হবে, যদি আমার লক্ষ্যটাকে ঠিক দেখে সেই লক্ষ্য সম্বন্ধে আমি চিন্তা করি বারবার না, তাহলে লক্ষ্যে পৌঁছানো মানে, কারণ কি আমরা লক্ষ্যে পৌঁছেই আছি, আসল ব্যাপার বেদান্তের হচ্ছে লক্ষ্যেতে পৌঁছতেই আছি, আর নতুন করে কিছু করার নেই। হ্যাঁ কেতু কি মা কি বলবেন বলুন, মিউট আছেন আনমিউট করে নিন। গীতাতে আছে আছে ভগবান বলছেন মৃত্যুর সময় যেটা চিন্তা করবে সেটাই আর কি আমার পরজন্মে হবে, তো এখানে তো ওটা আপনার হচ্ছে যে এই যে চিন্তা করব ওটা আমার ফ্রি উইল হয়ে যাচ্ছে, ফ্রি উইল। আমি অসংগ ব্যাপক জন্ম মৃত্যু ভোগ পেয়াজ সুখ দুঃখ থেকে রহিত, এই চিন্তাই না করবেন, আত্মা তো এটাই স্বরূপ। হ্যাঁ তাহলে অন্তিম সময় এই চিন্তাটা আমি এখন থেকে অভ্যাস করি তাহলে অন্তিম সময় এই চিন্তাটাই আসবে, এবং যখন যেহেতু আপনি জন্ম মৃত্যু থেকে রহিত এই চিন্তা আছে তাহলে ভগবান তখন আপনাকে জন্ম কি করে দেবে, তখন ভগবান যখন বাসনা নেই তো আপনার ভোগার জন্য বাসনা নেই আপনার, ভগবান তখন জন্ম দেবে না আপনাকে, যখন যেহেতু কোনো ভোগার জন্য বাসনা থেকে যায় তখন আবার একটা জন্ম পেতে হবে আর কি, কিন্তু এই ভাবটাকে অনুভব করতে হবে, না তো কোনো পূর্ব বাসনা দেখবেন জন্মে অন্তিম সময় এসে মনকে ধাক্কা মারবে অভ্যাস করা সত্ত্বেও। এই জন্য অন্তকালে চ মহাবৈব বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, অন্তিম সময়েও মানে চকারটা বেশি ইম্পর্টেন্ট, মানে আগে থেকে এমন ভাবে অভ্যাস করতে হবে ধীরে ধীরে ধীরে ধীরে যেন সমস্ত আর কোন বাসনাই মনে জাগতে না পারে, ব্যাস নিজে মুক্তির বাসনাটাই তীব্র হতে থাকে। তাহলে মুক্তির বাসনাটা যখন তীব্র হতে থাকবে এবং মন যখন নিশ্চয় করে নেবে তিনকালে, যখন কত শরীরও কিছু কর্ম হয়ে গেছে তার সঙ্গে আত্মার আমার কোনো সম্বন্ধ কখনো হয়নি না ছিল না হবে, এই ভাবটা দৃঢ় হয়ে গেলে এই বোধ জেগে গেলে তখন আর ভগবানের জন্ম দেন না। তখন শুভাদিত্য ওম গুরুজি, এই শরীর আত্মার সাথে যে আমাদের অধ্যাসটা হচ্ছে সেটা কি সংসর্গ অধ্যাস এটা বলে না ধর্মীয় অধ্যাস? হ্যাঁ, এটা এটা দু রকমই অধ্যাস হয়, মানে স্বরূপ অধ্যাস সংসর্গ অধ্যাস, মানে ধর্ম এই দুটো পর্যায়বাচী শব্দ, ধর্ম আর ধর্মী, প্রথমে ধর্মীয় অধ্যাস হয় তারপরে ধর্ম অধ্যাস হয়, প্রথমে স্বরূপ অধ্যাস হয় তারপরে সংসর্গ অধ্যাস হয়। তা আত্মার উপরে শরীর প্রথমে স্বরূপ অধ্যাস হয়েছে, শরীর সে তারপরে শরীরের ধর্মগুলো আত্মাতে আরোপ হয়েছে আর কি, দুটো বলেছি আমি, একটা স্বরূপ অধ্যাস আর একটা সংসর্গ অধ্যাস। স্বরূপ মানে যে বস্তুটা ওখানে নই সেটা আমি তার উপরে আরোপ করে দিলাম, আর দিয়ে সেই বস্তুর ধর্মটাও অধিষ্ঠানে আরোপ করলাম, এটা হলো স্বরূপের পরে সংসর্গ অধ্যাস। কিন্তু অনন্য অধ্যাস যখন বলা হয় তখন অধিষ্ঠানের স্বরূপের অধ্যাস কিন্তু আরোপিত বস্তুত হয় না, কিন্তু তার ধর্মের অধ্যাস হয় আর কি, মানে রজ্জুই কখনোই স্বরূপের সর্পের উপর আরোপিত নয় কিন্তু রজ্জুর ধর্ম সর্প আরোপিত হয় আর কি। এখানে এটাকে দু রকম শব্দ প্রয়োগ করা হয়, একটা হচ্ছে ধর্মী, ধর্মী মানে যার মধ্যে ধর্ম থাকে, শরীর হচ্ছে ধর্মী আর তাতে ধর্ম হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ ব্যাস, এই সবগুলো আমরা আত্মাতে আরোপ করি। আর আত্মা একটা ধর্মী কিন্তু এইটা শরীরে আরোপ হয় না, কিন্তু আত্মার ধর্ম শরীরে আরোপ হয়, সেটা হচ্ছে সংসর্গ অধ্যাস হয়েছে, মানে আত্মা চেতন আত্মাতে আমি আমি বা সেটা শরীরের সমস্ত জায়গার মধ্যে, কিন্তু আত্মার যে অনন্ততা সেটা শরীরে আমাদের অনন্ত ব্যাপকতা সেটা শরীরে অধ্যাস হচ্ছে না, সেটা সেটা বিচার পূর্বক এই ওইটুকুই জায়গা আমাদের আটকে আছে আর কি, আত্মার অসঙ্গতার ব্যাপকতা ওই জায়গাটুকুই আমাদের ওটাই ওটাই সাধন দ্বারা খুলে নিতে হয়। ব্যাস কখন খুলবে? যখন শরীর মানে পরিচ্ছিন্নতায় তাদাত্মতা আছে বলে, পরিচ্ছিন্নতায় তাদাত্মতাটা দৃঢ় থাকার জন্য ওই জায়গাটুকু আটকে আছে আর কি, বিচার করতে করতে ওই ওই জায়গাটুকু যেই মুহূর্তে ব্রেক হয়ে যাবে তুমি অসঙ্গত, আকাশ সর্বদাই ব্যাপক কিন্তু ঘরের মধ্যে পরিচ্ছিন্ন বলে মনে হচ্ছে, ঘরটাকে ভেঙে দাও আকাশ নিজের ব্যাপকতায় থাকবে, এরকম পরিচ্ছিন্নতাকে তাদাত্মতাটাকে মানতে পারলে নিজের স্বরূপ ব্যাপকতা সর্বদাই আছে, আগেও ছিল এখনো আছে পরেও থাকবে পরেও থাকবে। এই স্বরূপ অধ্যাস মানে আরোপিত বস্তু স্বরূপ অধ্যাস হয় সংসর্গ অধ্যাস হয়, আর অধিষ্ঠানের কেবল সংসর্গ অধ্যাস হয়, স্বরূপ অধ্যাস হয় না। আর এরই অন্য শব্দ হচ্ছে ধর্মী আর ধর্ম, যাতে ধর্ম থাকে শরীর হচ্ছে ধর্মী আর শরীরের ধর্ম হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আত্মা হচ্ছে আত্মা কিন্তু কোনো ধর্মীয় নয় আত্মার কোনো ধর্মও নেই, কিন্তু আত্মা সচ্চিদানন্দ স্বরূপ বলে আমরা মেনেছি, যদি আত্মার ধর্ম থাকতো তাহলে ধর্মী হতো, কিন্তু এখন এখানে বলবার জন্য এখানে আত্মার ধর্ম কিছু আত্মার কিছু গুণ আত্মার যেটা স্বরূপ সেটা আর কি শরীরে আরোপ হয়ে যায়, যার ফলে শরীরের এক একটা অনুভূত পার্থের মধ্যে আমরা আমি আমি একটা ভাব আসতে থাকি আর কি। ঠিক আছে, আজকে এখানে কালকে যদি সম্ভব হয় তো বিবেক চূড়ামণির এই শ্লোকটা একটু পরে দেখে রাখলে তাহলে কালকে ওটা ভালো করে বোঝা যাবে আর কি, যে এবার প্রারব্ধ নেই জ্ঞানের দৃষ্টিতে সেটাকে ভালো করে বোঝাবে না কি। ঠিক আছে, ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাহুতাহ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ওম শান্তি শান্তি শান্তি, স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম, নমামি ভগবৎপাদম শঙ্করম শঙ্করম, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।